الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা আমার আলোচ্য বিষয়ে আপনারা শুনেছেন মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সূরাতুল আসর এর তফসির থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য এই সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আপনারা যারা অন্তত দৈনিক পাঁচ বেলার নামাজ পড়েন আপনাদের এই সূরাটা জানা থাকার কথা। জনসাধারণ মুসলমান এই সূরাটাকে ওয়াল আসরি সূরা বলে। সূরার নাম হল সূরাতুল আসর। এই সূরার তফসীরের আলোকে তার সারমর্মটা বোঝার জন্য এই সূরা সম্পর্কে কয়েকটা কথা প্রথম থেকেই আমাদের স্মরণ থাকা দরকার। এক নম্বর, এই সূরার শানে নুজুল কি, অর্থাৎ কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ সূরা নাযিল করেছিলেন। দুই নম্বর, এই সূরার নাম যে সূরাতুল আসর, আসর শব্দের অর্থ। তিন নম্বর, এই সূরাকে সূরাতুল আসর নামে নামকরণের কারণ কি। এই তিনটা কথা প্রথমে আমাদের বুঝে নেওয়া দরকার, স্মরণ রাখা দরকার, যাতে সূরার তফসীরের আলোচনাটা আমরা মোটামুটি ভাবে বুঝে নিতে পারি। প্রথম প্রশ্ন হল, এই সূরার শানে নুজুল কি। আপনারা যারা নিয়মিত তফসীর সম্মেলনে যোগদান করে থাকেন, বিভিন্ন উলামায়ে কেরাম বুজুর্গানে দীনের মুখ থেকে বিভিন্ন মাহফিলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বা সূরার তফসির শুনে থাকেন। আপনারা হয়তো অবশ্যই শুনে থাকবেন যে শানে নুজুল কথাটা কোরআনের তফসিরের একটা পরিভাষা। এর অর্থ হল নাজিল হওয়ার অবস্থা, যে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ কোরআনের পুরো অংশ নাজিল করেন সেই অবস্থাটাকে নাজিলকৃত অংশের শানে নুজুল বলা হয়। অবস্থাটা কোন সময় কোন ঘটনাও হতে পারে, অবস্থাটা কোন সময় কোন সমস্যাও হতে পারে, যাকে কেন্দ্র করে তার সমাধান চলতে আল্লাহ সূরা বা আয়াত নাযিল করেন। অবস্থাটা কোন সময় কোন প্রশ্ন হতে পারে যার জবাবে আল্লাহ সূরা বা আয়াত নাযিল করেন। কোন ঘটনাকে কেন্দ্র করে যদি আল্লাহ কোরআনের কোন সূরা বা আয়াত নাযিল করেন তাহলে সেই ঘটনাটাই হয় নাযিলকৃত আয়াত বা কোরআন শানের উপর। কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান বলতে যদি আল্লাহ কোরআনের কোন অংশ নাযিল করেন তাহলে সেই সমস্যাটাকেই কোরআনের নাযিলকৃত অংশের শানে নাযিল করা। কোন প্রশ্নের জবাবে যদি আল্লাহ কোরআনের কোন অংশ নাযিল করেন তাহলে সেই প্রশ্নটাকেই কোরআনের নাযিলকৃত অংশের শানে নাযিল করা। এই হিসাবে সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন একটা অবস্থার প্রেক্ষিতেই নাযিল করেছিলেন, সেই অবস্থাটাকে এই সূরার শানে নাযিল করা। অবস্থাটা এই ছিল যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে একাধারে ৪০ বছর পর্যন্ত রাসূল আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব প্রাপ্ত হননি। ৪০ বছর পরে রাসূলকে দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়। সুতরাং জীবনের প্রথম ৪০টি বছর যখন তিনি দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, নামাজ রোজার দাওয়াত দেননি, তখনকার ৪০ বছর পর্যন্ত সমাজের সর্বলোকে তাকে সবচেয়ে বেশি সম্মান করত। এক বাক্যের সর্বলোকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। সমাজের সর্বলোকের ঊর্ধ্বে তাকে সম্মান করত। রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার বেলায়, মর্যাদা দেওয়ার বেলায় কারো কোন জীবন ছিল না, আপত্তি ছিল না। এভাবে ৪০ বছর চলে যাওয়ার পর যখন আল্লাহ নির্দেশ দিলেন সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো তোমাদের জীবন সফল হয়ে যাবে। এখান থেকে সমাজের মানুষ তার শত্রুতে পরিণত হয়। মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক যারা সমাজের সমস্ত লোক তার দুশ্মন হয়। এই সমস্ত দুশ্মনদের এক নেতা ছিল আবু জাহাল, এই সমস্ত দুশ্মনদের এক নেতা ছিল আবু লাহাব, এই সমস্ত দুশ্মনদের এক নেতা ছিল আসিফ ইবনে ওয়াইল, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতে লাগল যে এই লোকটা 40 বছর পর্যন্ত ভালো ছিল, 40 বছরের পরে খারাপ হয়ে গেল। 40 বছর পর্যন্ত লাভের পথে ছিল, 40 বছর পরে এসে এসে ক্ষতির পথে চলে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই যে ঘটনার ধারাবাহিকতার এক পর্যায়ে সমাজের লোকেরা তাকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলল, এর প্রতিবাদে আল্লাহ আশরাফুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছেন। সূরাতুল আসর নাযিল করে আল্লাহ আশরাফুল আলামিন এই সূরার ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কোন মানুষটা ক্ষতিগ্রস্ত আর কোন মানুষটা লাভবান যাচাই করার জন্য একটা মাপকাঠি, একটা স্কেল আল্লাহ এই সূরার ভিতরে প্রদান করেছেন। এই সূরায়ে প্রদত্ত মাপকাঠি দ্বারা মাপলেই সারা দুনিয়ার সর্বযুগের যে কোনো মানুষকে যাচাই করলেই মাপলেই এটা নিয়ম থাকে। বয়ানের ঋতু চেম্পনা বা এটা তো সূর্যদের খেলা, কি কাল থাকতে হয় তো এগুলি ঠিক না কেন? বলতেছিলাম এই সূরার ভিতরে আল্লাহ এমন একটা স্কেল বা মাপকাঠি প্রদান করেছেন যার দ্বারা মাপলে জগতের যে কোনো যুগের যে কোনো মানুষের জীবন থাকে মাপলে সূরাতুল আসরের স্কেলে মাপকাঠিতে ধরা পড়বে এই দুনিয়ার জীবনে কোন মানুষটা লাভবান আর কোন মানুষটা ক্ষতিগ্রস্ত। এই স্কেল আল্লাহ এই সূরার ভিতরে প্রদান করেছে। স্কেলটা প্রদান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই ওয়াল আসরি শব্দ বলে সময়ের কসম খেয়েছে। সময়ের কসম খেয়ে আল্লাহ কথাটার বিবরণ শুরু করেছে। ওয়াল আসরি শব্দের বিভিন্ন অর্থ, শব্দের অর্থগুলি এবং কোন অর্থকে গণ্য করলে কি মর্ম দাঁড়ায় সবগুলি আলোচনা করতে গেলে মোটামুটিভাবে সূরার বিষয়বস্তু আপনাদের সাথে নির্ধারিত সময়ে পেশ করা যাবে। এই জন্য আজকের মতো শুধু আমরা ওয়াল আসরি শব্দের একটা অর্থকে কেন্দ্র করে আলোচনা করব। আল আসর শব্দের একটা অর্থ হল সময়, সময়কে আসর বলা হয়। ওয়া হল একটা অব্যয় পদ, এই পদ ব্যবহার করে কোনো কিছু শপথ করা হয়, কথম খাওয়া হয়। তাই ওয়াল আসরি বলে আল্লাহ সূরার শুরুতেই সময়ের কথম দিয়ে বিবরণটা শুরু করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরাতুল আসর নামে নামকরণ করেছেন। আসর শব্দের এক অর্থ হল সময়, এই শব্দের মাধ্যমে কসম খেয়ে আল্লাহ বিবরণ শুরু করেছেন, এই জন্য সূরার নামকরণ করেছেন সূরাতুল আসর। যে তিনটা কথা আগে থেকে আমাদের যেন থাকা দরকার ছিল, তিন কথা আপনাদের সামনে পেশ করা। এক নম্বর কথা, কোন অবস্থার ব্যক্তিতে আল্লাহ সূরা নাযিল করেছিলেন, শত্রুরা যখন রাসূলকে বলতেছিল তিনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তখন এর প্রতিবাদে আল্লাহ সূরা নাযিল করেছেন। সূরার ভিতরে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান তা মাপার জন্য স্কেল প্রদান করতে গিয়ে আল্লাহ আসর শব্দের দ্বারা কসম খেয়েছেন। ওয়াল আসরি বলে আসর শব্দের একটা অর্থ হল সময়, এই সময়ের কসম খেয়ে আল্লাহ বিবরণ শুরু করেছেন, এজন্য এই সূরাকে ওয়াল আসরি সূরা নামে নামকরণ করেছেন। সময়ের কসম খেয়েছেন কেন? তার কারণ হল দুনিয়াতে আল্লাহ প্রতিটি মানুষ জান্নাত কিনার একটা পুঁজি দিয়া পাঠান, পুঁজি বাংলা ভাষায় এটাকে পুঁজি বলা হয়, আরবি ভাষায় বলা হয় রাসুল মাল, ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল। একটা পুঁজি দিয়া আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠান, এই পুঁজি নিয়ে তুমি দুনিয়াতে যাও এবং ব্যবসা করে তুমি জান্নাতের খরিদ্দার হও। দুনিয়াতে প্রতিটি মানুষকে আল্লাহ একটা পুঁজি দিয়া পাঠান, পুঁজি নিয়ে দুনিয়াতে আসবে, ব্যবসা করবে, এই ব্যবসায়ের মাধ্যমে সে জান্নাতের খরিদ্দার হবে। এই জন্য আল্লাহ প্রতিটি মানুষকে দুনিয়া দেবে। আমরা খুব ভালো রকম স্মরণ রাখি, দুনিয়াতে আল্লাহ প্রতিটি মানুষ পাঠান একটা ব্যবসা করে জান্নাতের খরিদ্দার হবে। এই ব্যবসা করার জন্য আল্লাহ যে একটা পুঁজি দিয়া থাকেন প্রতিটি মানুষকে, এই পুঁজিটা হল একটা নির্ধারিত সময়, আমাকে একটা নির্ধারিত সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এই সময়টাই আমার জান্নাত কিনার ব্যবসায়ের পুঁজি, আপনাকে একটা নির্ধারিত সময়ের পুঁজি দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এর মাধ্যমে জান্নাতের পরিচার হল। সারমর্ম হল প্রত্যেকটা মানুষের দুনিয়ার ক্ষমতাই জীবনটাই জান্নাত কিনার পুঁজি, প্রত্যেকটা মানুষের দুনিয়ার ক্ষমতাই জীবনটাই জান্নাত কিনার পুঁজি। এই পুঁজিটা হল সীমিত নাকি অসীম জীবন নিয়ে এসেছেন আপনারা দুনিয়া? পুঁজিটা হল সীমিত, এটা একদিন ফুরাইয়া যাবে, ফুরাবার আগে আগে যদি আপনি জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারেন, জান্নাতের সুখ শান্তিময় জীবন পাবেন চিরস্থায়ী। পুঁজি গেল ক্ষণস্থায়ী, মুনাফা আসলো চিরস্থায়ী, এই ব্যবসায় আপনি হবেন লাভ। যাদের পুঁজিটা পুরাইয়া গেল, জীবন শেষ হয়ে গেল, জান্নাতের খরিদ্দার হতে পারল, পুঁজিও গেল মুনাফাও পাইল, এরা হবে এই জীবন ব্যবসায় ক্ষতিগ্রস্ত। দেখেন আল্লাহ স্কেলটা কিভাবে জানবে, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ক্ষতিগ্রস্ত না আবু জাহালের দল ক্ষতিগ্রস্ত, যে সংগ্রস্ত করার জন্য একটা স্কেল লাগবে, স্কেল দিয়ে উভয়কে নব, স্কেল দিয়ে মামলে ভরে দেখা যাবে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। স্কেল কি? স্কেল হইল প্রতিটি মানুষের দুনিয়ার জীবনটা হল একটা পুঁজি সীমিত, এইটা পুরাবার আগে আগে যদি সে জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারে তাহলে পুঁজি গেল সীমিত, মুনাফা পাইল অসত, ব্যবসায় সে ক্ষতিগ্রস্ত হইল না লাভবান হইল। আর যার জীবনের পুঁজিটাও ফুরিয়ে গেল, জান্নাতের মুনাফাও অর্জন করতে পারল না, বলুন সে জীবন ব্যবসায় লাভবান হল না ক্ষতিগ্রস্ত? এই ইনকালটা দিয়ে আল্লাহ বলেন, তোমরা যারা যারা আমার নবীকে ক্ষতিগ্রস্ত বলতেছ, এই ইনকেল দিয়ে আমার নবীকেও মাপ, এই ইনকেল দিয়ে আমার নবীর অনুসারীদেরকেও মাপ, তোমাদের নিজেদেরকেও মাপ, স্কেলেই ধরা পড়ে যাবে কেলা বোমান আর কে ক্ষতি করবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্টভাবে পূর্ণ আয়াতে বলে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে তাদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছে। সেখানে আল্লাহ একথা পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন যে জান্নাত হইল বেচা কিনার পণ্য, বেচা কিনার দ্রব্য, বেচা কিনার জিনিস, আর মুমিনের জান মাল হইল তার মূল্য। মুমিনের জান মাল হল তার আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনে নেই, আর এর বিনিময়ে আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দেব। বরং আল্লাহ রাব্বুল আলামিন অতীতকাল বুঝাবার মতো শব্দ ব্যবহার করে বলে ইস্তারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মুমিনের জান আর মাল, বিনিময়ে এদের কাছে বিক্রি করে দিয়েছেন জান্নাত। সুতরাং ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে দুনিয়াটা হল জান্নাত কিনার বাজার, দুনিয়া হল জান্নাত কিনার বাজার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি নির্মাণ করেছেন। এমন একটা মানুষও আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোন বাড়ি নির্মাণ করে ফেলেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো জান্নাতে আল্লাহ কতটা বাড়ি তৈরি করেছেন যতটা মানুষ সৃষ্টি করেন? নমরুদ নামের একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেছেন। ফেরাউন নামের একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেছেন। আবু জাহাল নামে একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেছেন। আবু লাহাব নামে একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেছেন। ডক্টর আহমদ জরিফ নামে একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেছেন। আব্দুল লতিফ সিদ্দিকী নামে একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেছেন। এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোন বাড়ি তৈরি করেন। কিন্তু প্রতিটি মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি তৈরি করে আল্লাহ ঘোষণা দিলেন এই বাড়িগুলি তোমাদের জন্য তৈরি করেছি কিন্তু তোমাদেরকে আমি এমনিতেই দিয়ে দেব না। ইংলিশে কয় ফ্রি ফ্রি ফ্রি দেব না, আমাদের দেশের আঞ্চলিক ভাষায় কয় মাধনা মাধনা দিতাম না, বলেন কিভাবে বলে প্রতিটি মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি আমি তৈরি করেছি এমনিই দেব না, বাড়িগুলি আমরা বিক্রি করব। বলেন জান্নাতে আল্লাহ বাড়ি তৈরি করেছেন প্রতিটি মানুষের জন্য একটা করে ফ্রি দিয়া দেওয়ার জন্য না বিক্রি করবে বিক্রি করবে। সুতরাং জান্নাতে যদিও সমস্ত মানুষের জন্যই একটা করে বাড়ি তৈরি করা আছে কিন্তু এই বাড়িগুলি কাউকে তিনি এমনিতেই দেবেন না, ফ্রি দেবেন না, বিনামূল্যে দেবেন না। আল্লাহ বলেন আমি বিক্রি করব, তোমরা যারা জান্নাতের খরিদ্দার হতে চাও জান্নাতের খরিদ্দারদের কাতারে দাঁড়াও, লাইনে দাঁড়াও। যারা যারা জান্নাতের খরিদ্দার হতে চাও এলোফাতারি দৌড়াদৌড়ি করলে হবে না, খরিদ্দারদের লাইনে দাঁড়াও, কাতারে দাঁড়াও। সরকার যদি রিলিফের মাল দেয় ইউনিয়ন অফিস থেকে ডিমাল বিতরণ করা হয়। লাইনের বাইরে যারা থাকে এরা হবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ ফখরুল আলমিন সমস্ত মানুষকে তুলনা দিলেন, তোমাদের জন্যই জান্নাত তৈরি করেছি, এমনিতেই যাব না, আমি তোমাদের কাছে বিক্রি করব, যারা খরিদ করতে চাও জান্নাত এর খরিদ্দার যারা হতে চাও খরিদ্দারদের লাইনে দাঁড়াও। এই লাইনটার নাম হইল মুমিন মুসলমান। এবার বলুন তো জান্নাত আল্লাহ বিক্রি করবেন কার কার কাছে? শুধুমাত্র মুমিন মুসলমানের কাছে। ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনীন, মুমিনদের জান মাল আমি কিনে নেব আর জান্নাতের বাড়িগুলি তাদের কাছে বিক্রি করব। সুতরাং যারা মুমিন হবে না মুসলমান হবে না এদের জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ করা আছে, কিন্তু এদের কাছে বাড়ি বিক্রি করা হবে না। এ কথাগুলি যারা জানে না অথবা জেনে শুনেও দুষ্টামি করে এই কথাগুলি এড়িয়ে যেতে চায়, পাশ কেটে যেতে চায়, সমাজের মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলাতে তারা আজকাল কি অপকৌশল অবলম্বন করেছে জানি না আপনারা জানেন। আমি তো সারা বাংলাদেশে রাঙাতে কানাতে ঘুরা দিলাম, অনেক বড় বড় সদর রাস্তায় বিশাল বিশাল গেট সাজানো হয় এবং গেটে ব্যানার লটকিয়ে দেওয়া হয়, ব্যানারে লিখে দেওয়া হয় ঈদ ও দুর্গা পূজায় শুভেচ্ছা। ঈদের প্রতিও তার শুভেচ্ছা, দুর্গা পূজার প্রতিও তার শুভেচ্ছা। আপনারা বলেন ঈদ করে কারা? জান্নাত কিনার লাইনে আছে কিনা? দুর্গা পূজা করে কারা? হিন্দু। লাইন আউট দুর্গা পূজা করে যারা জান্নাত কিনার লাইনে আছে না লাইন আউট? আল্লাহ খুব পরিষ্কার কথা বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম যারা পালন করবে আল্লাহ বলেন লাই ইউকুবালামিন কখনো তাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরা পরকালে এই জীবন যোদ্ধায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের কোথাও তাকে জীবন যোদ্ধায় ক্ষতিগ্রস্ত করা যাদের জীবন ফুরিয়ে গেল জান্নাতের পরিত্রাণ হতে পারল না, চিরস্থায়ী জাহান্নামি হবে যারা ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালন করবে। সুতরাং ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা পরিষ্কার হইল পুরানের আয়াতের দ্বারা, ইসলাম দ্বারা অন্য ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা। আল্লাহ যে ধর্মের প্রতি অনাস্থা দিলেন তুমি সেই ধর্মের শুভেচ্ছা প্রদর্শন করো। আল্লাহ যেখানে দিলেন অনাস্থা সেখানে তুমি দিলে শুভেচ্ছা, এবারও বলো তোমার পূজা দূরী হওয়ার আর কত বাকি? আমি কথাটা বোঝাতে পারলাম না। এরা পূজা দ্রোহী নয় কি? রাষ্ট্রদ্রোহী কোন দেশের নাগরিক রাষ্ট্রদ্রোহী হলে যদি তার দেশে থাকার অধিকার থাকে না, রাষ্ট্রীয় আইনে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়, পূজার দাম ইরানকে চেয়ে পূজার দ্রোহীর শাস্তি কি হতে পারে? রাষ্ট্রদ্রোহীর শাস্তি যদি বাকি হতে পারে পূজার দ্রোহীর শাস্তি কি হতে পারে? কে দেবে এদেরকে? যারা ফাঁসি দিবে তারাই তো এই পূজার গ্রহিতার প্রশ্রয় দেবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দুনিয়াতে ন্যায় কাজ করো না অন্যায় কাজ করো সে ব্যাপারে কাল হাসনের মাঠে আল্লাহর আদালতে আসামির কাজ করা দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। যারা কিনতে চায় তাদের কি করতে হবে? লাইন জান্নাতের পরিত্রাণের লাইন কোনটা? জান্নাতের পরিত্রাণের লাইন কোনটা? ইসলাম ধর্ম অভিভূত লোক জান্নাতের পরিত্রাণের লাইন উচ্চত লাইন কথা পরিষ্কার করো আনুষঙ্গিক আরেকটা প্রশ্নের জমা পরিষ্কার হয়ে যাওয়া বলে যেভাবে আল্লাহ কোরআন এলাকায় বলেছেন ইসলাম তারা ভিন্ন ধর্ম পালন করলে চিরস্থায়ী জাহান্নামি হবে, এই কোরআনই আল্লাহ অন্য আয়াতে বলেন লাল কুরা হাবিদ্দিন ধর্মের বেলায় পালতেই চলবে না, সমস্ত ধর্মাবলম্বীকেই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। একদিকে বললেন ইসলাম তারা অন্য ধর্ম পালন করলে জাহান্নামি হবে, অপরদিকে বললেন অন্য ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। দুইটা কথা বাহ্যিক দৃষ্টিতে পরস্পরে সাংঘর্ষিক দেখা যায় কিনা, অন্য ধর্ম পালন করলে যদি জাহান্নামে যেতে হবে তাহলে ওই ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে কেন? আর স্বাধীনতাই যদি দিতে হবে তাহলে স্বাধীনতা পাইয়া একজনে ধর্ম পালন করলো যে কোন ধর্ম সে জাহান্নামে যাবে কেন? এই প্রশ্নের জবাবটা ব্যাপকভাবে সর্বসাধারণ মুসলমানের মধ্যে আলোচনা না হওয়ায় ওই গদা কিছুদিন মার্কা মুসলমানেরা ঈদ উল আযহা এবং দুর্গা পূজায় একসাথে শুভেচ্ছা জানাবার দুঃসাহস দেখাতে পারে। আপনাদের সকলের জানা থাকা দরকার এই প্রশ্নের জবাব। একদিকে বললেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, অপরদিকে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের অধিক, এমন কেন করলে? প্রশ্নের জবাব বোঝা সহজ হবে একটা উদাহরণ করব, সেটা হল এখনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের পাঠ্য তালিকা পাঠদান সমাপ্ত করার পর যখন এদেরকে পরীক্ষার হলে পরীক্ষা গ্রহণের জন্য ঢোকানো হয় এবং পরীক্ষার্থী ছাত্রদের হাতে যখন প্রশ্নপত্র দেওয়া হয় বুঝে থাকলে বলুন সমস্ত ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুল লেখে? ভুল লেখে। যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া হয় না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? এই স্বাধীনতার মানে কি পাঠ করবে? ভুল লেখার স্বাধীনতা দেওয়া হইল, এর মানে ভুল লেখতে পাশ করবে? যে ভুল লেখতে পাশ করবে না এমন ভুল লেখার স্বাধীনতা দেওয়া হইল কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হইল তাহলে পাশ করবে না কেন? এই প্রশ্নের সেই জবাব যে সমস্ত ভ্রান্ত ধর্ম পালন করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে, এই এই ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হইল কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হইল তাহলে জাহান্নামে যাবে কেন? ওই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব এবং জবাবটা হল নিয়ম রক্ষার জন্য। জবাবটা কি বুঝে থাকতে বলুন? পরীক্ষার হলে ছাত্ররা ভুল লেখলে স্বাধীনতা দেওয়া হয় কেন? পাশ করবে এই জন্য না নিয়ম রক্ষার জন্য? জাহান্নামীরা দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালন করলে স্বাধীনতা দেওয়া হয় কেন? গ্রহণযোগ্য হবে এই জন্য না নিয়ম রক্ষার জন্য? উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলে ছাত্রদেরকে প্রশ্নের জবাব ভুল লেখতে স্বাধীনতা দেওয়া হয়েছে ভাবে নিয়ম রক্ষার জন্য, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া যত ভ্রান্ত ধর্মাবলম্বী আছে এদেরকেও ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে স্বাধীনতা দেওয়া ছাত্ররা ভুল লেখলে যেমন তাদের কপালে কোরআন কিন্তু ছাড়া আর কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীরা স্বাধীনতা পাইয়া ভ্রান্ত ধর্ম পালন করলে এদের কপালেও চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু থাকে না। এবার বলুন জান্নাতের পরিবারের লাইন ইসলাম ধর্ম, ইসলাম ধর্মে দীক্ষিত হও জান্নাতের পরিবারের লাইনে দাঁড়ো। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিলেন এর বিনিময়ে জান্নাত মুমিনদের কাছে বিক্রি করে দিলেন। সুতরাং দুনিয়াতে আমরা একটা ব্যবসা করতে চাই, জানমাল আল্লাহর কাছে বিক্রি করবো, বিনিময়ে জান্নাতের পরিত্রাণ করব। কথা বুঝতে পারলেন? এবার বলুন, জান্নাতে আল্লাহ কতটা পরিমাণ আছেন? সব মানুষ ওই জান্নাতের পরিত্রাণ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয় না? অধিকাংশই না কিনে বিদায় হয়। যারা না কিনে বিদায় হবে এদের নামে হয়তো জান্নাতের বাড়ি বরাদ্দ ছিল, কিন্তু এরা তো কিনল না। আপনারা যদি আপনাদের বাড়িটা কিনে নেন, আপনারা যদি আপনাদের নামে বরাদ্দ করা বাড়িটা ইসলামের অনুশাসন পালনের মাধ্যমে কিনে নেন, তাহলে আপনাদের আপনার নামে বরাদ্দ করা আপনি পাইলেন, ফেরাউনের নামে বরাদ্দ করা বাড়ি তো ফেরাউন পাইল না, নম্বুদের নামে বরাদ্দ করা বাড়ি তো নম্বুদ পাইল না, আবু জাহালের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি তো আবু জাহাল পাইল না, আবু জাহালের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি তো আবুল হাব পাইল না, ডক্টর আহমদ নরীফের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি জানাই পাইল না, গতিশীল চিকির নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি যাবাই গো না ভাইত না, বলে এদের নামে বরাদ্দ করা বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? আপনারা তো আপনাদের আপনাদেরটা পাবেন, তাদেরটা কে পাবে? এই মর্মে আল্লাহ আমার বরাদ্দ করা জান্নাতের বাড়ি কিনে নাও, তোমাদের জানমাল আমি আল্লাহর কাছে বিক্রি করার মাধ্যমে, তাহলে তোমাদের নামে বরাদ্দ করা বাড়িটা তো তোমরা কিনে নিলে, আর যাদের নামে বরাদ্দ করা বাড়ি তারা কিনে নিল না, ওদের বাড়িটা আমি তোমাদেরকে দিয়ে দেব গুনাহ। তারার বাড়ি কি হবে? তারা গুনাহ করবে। আপনাদের ব্যাপার কিনা ঠিক থাকলে আমার গান আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর জান্নাত কিনে, সুতরাং আমি আর আমার নিজের ইচ্ছা মতো জীবন যাপনের অধিকার থাকি না, বাকি জীবন আল্লাহর বিধান মধ্যে যাপন করব। আমার মাল আল্লাহর কাছে বিক্রি করে আমি আল্লাহর জান্নাতের পরিচার দিলাম, এবার আমার উপার্জিত মাল আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি না, একমাত্র আল্লাহর বিধান মতো ব্যবহার করতে হবে। এবার বলুন তো, আমাদের সমাজের কোন মুসলমান জান্নাত কিনার লাইনে দাঁড়াইয়াও ইসলাম ধর্মে বিশ্বাসী হইয়াও নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি কইরাও নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে কিনা, মাল হারাম কাজে খরচ করে কিনা, যে শর্তে তুমি জান্নাতের খরিদ্দার ছিলাম সেই শর্ত তো তোমার লঙ্ঘন হইয়া গেল, এখন তোমার লাইকি হবে। আল্লাহ তোমরা যারা আমার সাথে জান্নাতের ব্যাপার কিনা চুক্তি করার পরও নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার মাধ্যমে হালাল কাজের হারাম কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে সম্পদ হারাম ভয়ে উপার্জন করার মাধ্যমে সম্পদ হারাম কাজে ব্যয় করার মাধ্যমে জান্নাত ব্যাপার কিনার চুক্তি লঙ্ঘন করেছ, তোমাদের জন্য সুসংবাদ, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই হে মুসলমানেরা, আবারও চুক্তিটা নবায়ন করে ফেলবে, আবারও চুক্তিটা নবায়ন, আবারও আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও, এ আল্লাহ আমার গান তোমার কাছে বিক্রি করলাম, আর ভবিষ্যতে কোনো যে ইচ্ছা মতো চলব না তোমার বিধান ছাড়া, হে আল্লাহ আমার মাল তোমার কাছে বিক্রি করলাম বিনিময়ে জান্নাতের পরিত্রাণ হলাম, আর কোনদিন মাল উপার্জন করব না হারাম উঠায়ে, খরচ করব না হারাম উঠায়ে, আল্লাহ বলেন আমি আবারও তোমার কাছে আমার জান্নাত বিক্রি করেছি। এবার এই পর পর্যায়ে আমাদের কয়েকটা কথা মনে রাখা দরকার। এক নম্বর, জান্নাত ফ্রি পাওয়া যায় না, বেচা কিনা বেচার মালিক একমাত্র আল্লাহ, ওই দার একমাত্র মুমিন মুসলমান। জান্নাত কিনার বাজার একমাত্র দুনিয়া, জান্নাত কিনার পুঁজি মুমিনের জীবন। পরিষ্কার হল কথা কথা মানে রাখুন, জান্নাত ফ্রি পাওয়া যায় না, বেচা কিনা হবে। দুই নম্বর, জান্নাত বেচার মালিক তিন। বাংলাদেশে এমন কি আছে যে দিকে মুড়িয়ের কাছে জান্নাত বেসে, তোমার বাদে না লিখতে গেত যে মুড়িয়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত বেচার মালিক একমাত্র আমি আল্লাহ, জান্নাতের খরিদ্দার একমাত্র মুমিন মুসলমান, জান্নাত কিনার বাজার একমাত্র দুনিয়া, জান্নাত কিনার বাজার একমাত্র দুনিয়া, জান্নাতের মূল্য দুনিয়ার জীবন, দুনিয়ার। সুতরাং আমাদের জীবনটা একটা পুঁজি, জান্নাত কিনার পুঁজি। এই দুনিয়াটা হল জান্নাত কিনার বাজার, জীবনের পুঁজি নিয়ে আসছি, পুঁজি ফুরাইবার আগে আগে জান্নাতের পরিষ্কার হয়ে যাওয়ার জন্য। সুতরাং যারা জীবন পুঁজি ফুরাবার আগে আগেই জান্নাতের পরিষ্কার হয়ে যায়, জীবন ব্যবসায় তারা লাভবান, আর যাদের জীবন ফুরিয়ে যায় জান্নাতের পরিষ্কার হতে পারে না। এলাই এই বাজারের ব্যবসায়ে, দুনিয়া নামের বাজারের ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত দিলাম একটা ইস্কেল সুরাতুল আসরের ব্যক্তি তোমাদের হাতে। এবার আমার নবীর জীবনটাও ইস্কেল দিয়ে মাপো, আবু জাহালের জীবনটাও ইস্কেল দিয়ে মাপো, তোমাদের কাছে ধরা পড়ে যাবে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। আবু জাহালের দল আমাদের নদীতে কি বলেছিল, কি বলেছিল, দেশবাবু ইজ্জত সুরার কর্মাদিত করল ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তোমার কথায় আর কারো কথায় না, ক্ষতিগ্রস্তকে আর লাভবানকে মাপার জন্য ইজ্জাল দিলাম সুরা তুলা করল, মাপার জন্য ইজ্জাল দিলাম সুরা সুরা তুলা করল। ইজ্জাল দিয়ে মাপাই যারা পড়বে মহাম্মদ রসুল্লাহ ক্ষতিগ্রস্ত, তার অনুসারীরা ক্ষতিগ্রস্ত না, ইসলামের দুশ্মনেরা ক্ষতিগ্রস্ত, ইজ্জাল দিয়ে মাপলেই বলা। এই জন্য আল্লাহ শুরুতেই কথম খাইয়া বলেন ওয়াল আস, তোমাদের জীবন পুঁজির কথম কথম খেয়ে বলছি, তোমাদের জীবন পুঁজির কথম খেয়ে বলছি। ইন্নাল ইনসান আলাফির মুসুফ, চার কাজকর্মেওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষই জান্নাত পেশা কেনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত। চার কাজকর্মেওয়ালা মানুষ ব্যতীত সারা দুনিয়ার সমস্ত মানুষই জান্নাত পেশা কেনার ব্যবসায় দুনিয়ার বাজারে ক্ষতিগ্রস্ত, দুনিয়ার বাজারে ক্ষতিগ্রস্ত। বলুন দুনিয়া বাড়ি না বাজার, কি পেশা কেনার বাজার, জান্নাত পেশা কেনার বাজারের নাম। এই বাজারে আমি একটা পুঁজি নিয়ে আসছি, পুঁজিটা হল আমার জীবন, ফুরাবার আগে আগে চার কাজের মাধ্যমে আমার জান্নাত কিনে নিতে হবে, তবেই হব আমি জান্নাত কেনার ব্যবসায় লাভবান। যাদের জীবন ফুরিয়ে যায় এর আগে আগে জান্নাত কিনে নিতে পারে না, এরাই দুনিয়ার বাজারে জান্নাত বেচা কেনার ব্যবসায় হয় ক্ষতিগ্রস্ত। ইস্কেল দিয়ে মাপুন আবু জাহালের জীবন, করুন লাভবান না ক্ষতিগ্রস্ত। আর মর্ম দাঁড়াইল আমার নবী ক্ষতিগ্রস্ত নাম, তোমরা যারা তাকে ক্ষতিগ্রস্ত বলছ তোমরাই ক্ষতিগ্রস্ত। এবার আমরা বোঝার চেষ্টা করি ওই চারটা কাজ কি কি, যে কাজ যে চার কাজ করলে দুনিয়াতে জান্নাত কিনার ব্যবসায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, এই চার কাজ কি কি আল্লাহ বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চার কাজের প্রথম কাজ যারা ঈমান আনবে, যারা ইমান কাকে বলে, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের ক্ষেত্রে ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব আমাবস্যার রাতের অন্ধকারে যেমন চন্দ্র অদৃশ্য কাকে, কথা বুঝেন না, আমাবস্যার রাতের অন্ধকারে চন্দ্র দৃশ্যমান থাকে না, অদৃশ্য থাকে, ঠিক তেমনিভাবে বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানদের কাছে ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব অমাবস্যার রাতের মতো অন্ধকার আচ্ছন্ন বলতে পারে না পরিষ্কার পাবে ইমানদারের দল। এই সুযোগে নাস্তিকের দল, বেঈমানের দল, মুরতাদের দল মুসলমানের ইমান লুটার অপকর্মে লিপ্ত হয়েছে। ইমান তারা লুটে নিয়ে যাক, এটাই আপনারা চান? আমার জান্নাত মিনার পুঁজি হবে ইমান, সংরক্ষিত থাকতে চান? তাহলে আমার আমার বন যে সংরক্ষিত থাকবে, আমার বন চিনলে আমি সংরক্ষণ করবো, না চিনলে। সুতরাং নেহায়েত জরুরি হইয়া দাঁড়াইছে, অত্যন্ত প্রয়োজনীয় হইয়া দাঁড়াইছে বর্তমান সমাজের প্রত্যেকটা মুসলমানের জন্য, যে ইমান থাকতে আমি জান্নাতের পরিবার হতে পারি। ইমান জিনিসটা এক কথায় যদি এর জবাব জানতে চান, তাহলে এক কথায় সংক্ষিপ্ত জবাব হল আল্লাহকে বিশ্বাস করার নামে। মনে থাকবে না কাকে বিশ্বাস করার নামে? আল্লাহকে বিশ্বাস করার নামে, যে এক কথায় অতি সংক্ষিপ্ত জবাব। কিন্তু যদি আপনাকে কোন লোক বলে যে আমি আপনাকে বিশ্বাস করি কিন্তু আমার কথা বিশ্বাস করি, বিশ্বাস করা হইল নমস্কারী করা হইল নমস্কার। চিত্তম জীবনে কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কতটা আল্লাহ কথা বিশ্বাস করে, যে ইমান হইল না ইমান নিয়ে নমস্কারী হইল। আবার বলছি, আপনাকে যদি কেউ বলে আমি আপনাকে বিশ্বাস করি কিন্তু আপনার কথা বিশ্বাস করি না, বিশ্বাস হইল নমস্কারী হইল। চিত্তম জীবনে কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কত যে দেখা যায় সে আল্লাহর কথা বিশ্বাস করে না, ইমান হইল না ইমান এমন মস্তানের অভাব নাই বর্তমান বাংলাদেশে। এরা ইমানের দাবি ইমান ইমানের দাবি করে ইমান নিয়ে মস্তানি করে, আল্লাহকে বিশ্বাস করি মানে আল্লাহর কথা বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি মানে আল্লাহর কথা বিশ্বাস করি। পরিষ্কার ভাবে কারো জানা তাকে বলুন আল্লাহর কথা আছে কোথায়? একমাত্র কোরআন আল্লাহর কথা আছে কোথায়? একমাত্র কোরআন, কোরআনের শুরু থেকে বিস্তারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা, সবগুলি সরাসরি আল্লাহ। আল্লাহর এই বিস্তারা কোরআনের কথাগুলি বহু কথা আছে বর্তমান সমাজের, অনেক মুসলমান আল্লাহকে বিশ্বাস করার দাবি করে কিন্তু কোরআনের অনেকগুলি কথা বিশ্বাস করে না। কোরআনের অনেকগুলি কথা সত্যই ইমানদার না ইমান ইমান নিয়ে মস্তানি করে, ইমান নিয়ে মস্তানি। এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। ব্যবসা হালাল সুদ হারাম, ব্যবসা হালাল সুদ হারাম, ব্যবসা হালাল সুদ হারাম। কোন সুরার কত নম্বর আয়াতে বলেছেন? সুরাতুল বাকারার 275 নম্বর আয়াত। এবার যদি কথা শেষ না, এরপরে ফমান জাহু মাউইযাতুন মির রাব্বিহি ফানতাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলা এই ঘোষণার কারণে কেউ যদি যথারীতি তওবা করে সুদের কারবার ছেড়ে দেয়, তাহলে আমি তার অতীতের সুদের কারবারে গুনাহ মাফ করে দেব। কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম সুদ হারাম, ব্যবসা হারাম, সুদ হারাম, এরপর যদি কেউ সুদকে বৈধ সাব্যস্ত করতে চায়, সুদকে বৈধ সাব্যস্ত করতে চায়, তাহলে তারা চিরকালের জন্য জাহান্নামে। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুদকে যারা বৈধ প্রমাণ করতে চায় এদেরকে তাহলে তোমার আল্লাহ বিশ্বাস গেল কোথা? এদিক দিয়ে আপনাদের আল্লাহ বিশ্বাস করে কি দেখা দেয়? ওই দিক দিয়ে সুদকে বৈধ প্রমাণের চেষ্টা করে। আল্লাহ বলেন এটা মুনাফিক মুমিন মুসলমান নয়, এটা মুসলমানের খণ্ডিত থেকে বহিষ্কৃত হয়ে গেছে চিরকালের জন্য। সুদ ঘুষ এইগুলিকে বর্তমান সমাজে বহু বড় বড় জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিতেরাও বৈধ প্রমাণের জন্য চাপামাটি করে। বলেন সুদ ঘুষতে আল্লাহ আল্লাহর বিধানে হালাল ঘোষণা দিয়েছেন না হারাম? আল্লাহ যেটাকে হারাম ঘোষণা দিয়েছেন সেইটাকে যারা হালাল প্রমাণ করতে চায়, আল্লাহ যেগুলিকে অবৈধ ঘোষণা দিয়েছেন সেগুলিকে যারা বৈধ প্রমাণ করতে চায়, এরা এদের মধ্যে ইমান ইসলামের নাম ধ্বংস বাকি থাকে না। এই জন্য আল্লাহ এদেরকে চিরস্থায়ী জাহান্নামি বলেছেন। চিরস্থায়ী জাহান্নামি বলেছেন খুব সুরার প্রচলন করায় অমান্য করে আল্লাহর কথার বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহ মানি বলার নাম ইমান। আল্লাহর কথা অমান্য করে আল্লাহ মানি বলার নাম ইমান না আল্লাহর কথা মান্য করার নাম? আল্লাহর কথা আছে কোথায়? কৃষ্ণরা কোরআনে। সুতরাং কৃষ্ণরা কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলিকে যারা সঠিক বলে বিশ্বাস করে তাদের মধ্যে ইমান আছে। কোরআনের কোন একটা কথাকে যারা সঠিক মনে করে ইমানের লেশ মাত্র নাই। আল্লাহ বলেছেন চিরকালের জন্য যাহা এল বাংলাদেশের যত আল্লাহ মানি আল্লাহ বিশ্বাস করি দাবি জানিয়ে বলছে আল্লাহর যে সমস্ত কথা মানে না এর মধ্যে একটা কথা আল্লাহ পাকের কুরআন এবং পবিত্র কুরআনে সূরা আহজাব এর 33 নম্বর আয়াতে কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, আল্লাহ আয়াতের ডাইরেক্ট সম্বোধন করেছেন নবীর বিবিগণকে আর ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত মুসলমান মুসলমান নারীদেরকে সম্বোধন করে বলেন হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা যার যার বসবাসের ঘরে থাকো, যার যার বসবাসের আল্লাহ বলেছেন মুসলমানের নারী ঘরে থাকো। একজন মুসলমান আল্লাহ মানি দাবি করার পরেও বলে নারীরা ঘরে থাকবে কেন? ঘর কি নারীদের বন্দীশালা? কার কথার বিরুদ্ধে বিদ্রোহ? আল্লাহ মানি কথাটা সত্যিকে ইমান না ইমান নিয়ে অবস্থান চিন্তা করে দেখেন আপনাদের দেশে আপনাদের সমাজে ইমানের নামে কি পরিমাণ অবস্থান আছে না বুঝেন না কথা? সত্যিই এরা ইমানদার না ইমান নিয়ে অবস্থানই করে। মুসলমানের নারীরা তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। নারীরা ঘরে অবস্থান করবে কেন? নারীর জীবনে যে সমস্ত আলাদা কর্ম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছেন সেইগুলি পালন করার একমাত্র পরিবেশ বসবাসের ঘর। নারীদের আলাদা কর্মগুলির মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত আলাদা কর্ম নারীদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে একটা হল মাসিক ঋতুস্রাবণ। দুনিয়ার কোন পুরুষের ডিউটি এটা না সমস্ত নারীদের ডিউটি। কোন মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন পুলিশের চেয়ারে বসে থাকা সুবিধাজনক না বসবাসের ঘর সুবিধাজনক? কেন নারীকে বসবাসের ঘরে থাকতে বললেন? এটা নারীদের বন্দি সালানা কর্মস্থল। নারীদেরকে আল্লাহ যত আলাদা ডিউটি দিয়েছেন সেগুলি কোন পুরুষ পারবে দূরের কথা, কোন পুরুষের ভাবেও পারবে না। এর মধ্যে একটা হল প্রত্যেকটা সন্তান পেটে ধারণ করা গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহ এক চেটিয়া ভাবে নারীদেরকে দিয়েছেন। এবার বলুন করবে সন্তান নিয়া সরকে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘর সুবিধা। বলুন আল্লাহ কেন সুরায় হাজারের 33 নম্বর আয়াতে নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন? এটা নারীদের কর্মস্থল। 3 নম্বর দিনটি আল্লাহ নারীদের জীবনে যা দিয়েছেন আলাদা, যা কোনো পুরুষের জীবনে নাই, সেটা হল প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। যে নারী সন্তান প্রসব করবে কষ্ট সেই নারী করতে হবে। এবার বলুন সন্তান প্রসব এর জন্য গাড়ির গাইডিং টিম সুবিধা না পুলিশের ক্যাম্প সুবিধা না সেনাবাহিনীর ক্যাম্প সুবিধা না বসবাসের ঘর সুবিধা? অযৌক্তিকভাবে আল্লাহ মুসলমানের নারীকে ঘরে থাকতে বলেছেন। 4 নম্বর, প্রত্যেকটা সন্তানকে একটা না দুই বছর স্তনের দুধ পান করাইয়া লালন পালন করার দায়িত্ব নেওয়া লাগে। সেটি আমাদের নারীদের কি অনুমান করছে? বলেন প্রতিটি সন্তানকে একটা না দুই বছর স্তনের দুধ পান করাবে তারা নারী জাতিদের পাশে সবচেয়ে বেশি সুবিধা হাটে বাজারে, সবচেয়ে বেশি সুবিধা বসে গেছে না বসবাসের ঘরে? আমার কথা বুঝে থাকতে বলুন, আল্লাহ অযৌক্তিক ভাবে মুসলমানের নারীকে বসবাসের ঘরে থাকতে বলছেন। চূড়ান্ত যুক্তি সংগত। এবার বলুন নারীকে ঘরে থাকার কথা বললে এই দেশে এমন কোন মানুষ আছে কিনা যারা আল্লাহকে বিশ্বাস করার দাবি করার কথাও নারীকে ঘরে থাকার কথা বললে মাস্কারি করে? এরা কি আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস নিয়ে আমস্তানি করে? তুমি ইমান কি কুরআন চিন্তা মনে করে চলো? তোমার কল্পিত ইমান নিয়ে কোনদিন জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। কুরআনে আল্লাহ যত কথা বলেছেন সব কথা সঠিক করে বিশ্বাস করলেই শুধু জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। কোরআনের অনেক কথা যে অনেক লোকে আল্লাহ বিশ্বাস করার দাবি করিয়াও কোরআনের কথা মানে না, এর দুইটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দেব। সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিসলু হাদজিল উনসায়াইন। আল্লাহ বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? তোমাদের কারো পিতা মাতা মারা গেলে পিতা মাতার চৈত্র সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে ভাইগো 2 অংশ, মেয়ে ভাইগো 1 অংশ মা বাপের সম্পদে। মা বাপ মরলে পরে কোন সুরার কত নম্বর আয়াতে রয়েছে? বর্তমান সমাজে আল্লাহ মানার দাবি করে এমন কিছু মানুষ আছে যারা বলতে চায় যে যেহেতু নারী পুরুষ সমান অধিকার, এই জন্য ছেলেকে যত অংশ দিব মেয়ে কেউ তত অংশ দিতে হবে। বলে কি ছেলেকে যত অংশ দিব মেয়ে কেউ তত অংশ দিতে হবে? বলে কি সুরায় নিসার 59 নম্বর আয়াত মান্য হইল আর নমস্তানি হইল? এবার ইমানদার না ইমান নিয়ে আমস্তানি করে? ইমান নিয়ে আমস্তানি কোন যুক্তিতে আল্লাহ সূরায়ে নিসা 59 নম্বর আয়াতে বললেন মা বাবার 14 সন্তানের ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ? এই চুক্তিটাও আপনাদের বোঝা এবং সার্বক্ষণিকভাবে স্মরণ রাখা দরকার। এই সমস্ত কথা আলোচনা ব্যাপক ভাবে না হওয়ার কারণে, আপনারা পরিষ্কার ভাবে না বোঝার কারণে একজন জ্ঞান বা বিরাট কোরআনের বিধান নিয়ে এই সমাজে মস্তানি করার দুঃসাহস দেখতে পারে। দিল্লির লাড্ডু না কিনে গিল্লা লাগে এই জান্নাতের পরীক্ষা দিয়ে যায়। কোন বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, ছেলে যতদিন পর্যন্ত মা বালক থাকে ততদিন পর্যন্ত ছেলের লালন পালন বাবার দায়িত্ব। সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালন আল্লাহর আইনে বাবার দায়িত্ব। ছেলে যখন বিয়ে করে ছেলের বউ ভালো বাবার দায়িত্ব হয়, তার নিজের দায়িত্ব। ছেলের ঘরে যখন সন্তান আদি জন্ম হয় সন্তানাদি ভালো, তার বাপের দায়িত্ব নয়, ছেলের নিজের দায়িত্ব। সুতরাং ছেলের জীবনে খরচের কাজ আছে তিনটা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। দুই নম্বর, বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন। তিন নম্বর, সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন। বুঝে দেখতে বলুন, ছেলের জীবনে আল্লাহর আইন মতো, আল্লাহর বিধান মতো, কোরআনের বিধান মতো ছেলের জীবনে খরচের কাজ আছে কথা। এক নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। দুই নম্বর, বিয়ে করার পর থেকে বউ পালন। তিন নম্বর, সন্তান পক্ষান্তরে কোন বাবার ঘরে যখন করবে জন্ম সারা লক্ষণা বালক কোন প্রশ্ন নাই। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালন করা স্বামীর দায়িত্ব। সুতরাং মেয়ের জীবনে নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী লালন পালনের দায়িত্ব নাই, সন্তান পালনের দায়িত্ব নাই, মেয়ের জীবনে কোন খরচই নাই। তার কোন অংশ হয়েছে, তার কোন অংশ হয়েছে একটা। সুতরাং সুরাই নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ, এটা মেয়ের প্রতি অবিচার না, সুবিচারের উঠবে অবিচার না, সুবিচারের উঠবে। এখানে হয়েছে যারা সমান অধিকারের ভিত্তি তুলে, এরা নিশ্চয়ই ইমানদারের ইমানদারির মানে মস্তানি করে, এরা নিশ্চয়ই কোরআন নিয়ে মস্তানি করে, এরা নিশ্চয়ই ইসলামের বিধান নিয়ে মস্তানি করে, এরা রাষ্ট্রপ্রতি নয়, এরা খোদার প্রতি। বিষয়গুলি যদি আপনারা বুঝেন, তাহলে ওই সমস্ত জ্ঞান পাতিরা আল্লাহর কথা নিয়ে আপনাদের সমাজে মস্তানি করার সাহস করতে পারে। এইরকম মস্তানির নারী নাম নয়, কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলিকে সঠিকভাবে মেনে নেওয়ার নারী নাম, সবগুলিকে সঠিকভাবে মেনে নেওয়ার নারী নাম। এবার বলুন আপনারা, কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলে মেনে নিলেন, মেনে নিলেন না? কোনদিন আপত্তি উঠাইবেন ছেলে দুই অংশ কেন, মেয়ে এক অংশ কেন? আপত্তি উঠাইবেন কোনদিন? কোনদিন আপত্তি উঠাইবেন যে ব্যবসা হালাল হলে সুদ হারাম হবে কেন? আপত্তি উঠাইবেন কোনদিন? মেয়েরা নারীরা বসবাসের ঘরে থাকবে কেন? আপত্তি উঠাইবেন কোনদিন? কেন উঠাইব না আমরা আপত্তি? আমাদের ইমান আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর সবগুলি কথা বিশ্বাস করি। কত কাজ করলে জীবন ব্যবসায় লাভবান হওয়া যায়, জন্মাস কিনার ব্যবসায় লাভবান হওয়া যায় কত কাজের দ্বারা বলুন। এবার প্রথম কাজটা কি, ঠিক আছে, আমাদের সকলে বাংলাদেশে যারা যারা আল্লাহকে বিশ্বাস করার দাবি করে সবারই ইমান ঠিক আছে না? ইমানদারের নামে মস্তানি, ইমানদারের নামে মস্তানি, মস্তানি ক্রীড়া জান্নাতের পরিষ্কার হওয়া যায় না, মস্তানি ফিরে জানলাতে পরিষ্কার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল-হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। আল্লাহ বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ জান্নাত পেশা কিনার ব্যবসায় প্রতিগ্রস্ত, শুধুমাত্র চার কাজ যারা করে তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র চার কাজ যারা করে তারা ছাড়া। চার কাজের প্রথম কাজ, যারা ইমান আনবে কোরআনের কোন কোন কথার বিরুদ্ধে তার অস্তা থাকবে, ইমান আনবে। যারা ইমান আনবে কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলিকে সঠিক করে মেনে নিবে, এদের নাম হল ইমান। ইমানের ডেফিনেশন মনে থাকবে সারা জীবন। দুই নম্বর হল নেক আমল, যা বিশ্বাস করেছি তা পালন করব, এর নাম হইল নেক আমল। যা বিশ্বাস করেছি তা এর নাম হলো নেক আমল। নামাজ পাঁচ জেলার নামাজ পড়া বিশ্বাস করেছি, নামাজ পর্ব বিশ্বাসের নাম, নাম করার নাম আমল। রমজান মাসে রোজা পড়া বিশ্বাস করেছি, বিশ্বাসের নাম নাম রোজা রাখার নাম আমল। সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ বিশ্বাস করেছি, বিশ্বাসের নাম নাম হজ করার নাম আমল। গরিবের জন্য জাকাত দেওয়া ফরজ বিশ্বাস করেছি, বিশ্বাসের নাম নাম জাকাত দেওয়ার নাম আমল। মেয়ে লোকের পর্দা রক্ষা করা ফরজ বিশ্বাস করেছি, বিশ্বাসের নাম নাম পর্দা রক্ষা করার নাম আমল। গেল দুইটা ইমানার আমল, এই দুইটা যার যার নিজেদের ইমানার আমল নিজের জন্য। আমি কোরআন বিশ্বাস করবো আপনার ইমানের জন্য না আমার ইমানে? আমি আল্লাহর বিধান পালন করব আপনার জান্নাত কেনার জন্য না আমার জান্নাত কেনার জন্য? হ্যাঁ, আমার জান্নাত কেনার জন্য আমি কোরআন বিশ্বাস করবো, আমার জান্নাত কেনার জন্য আমি কোরআন মতে আসব। কিন্তু আল্লাহ বলেন যার যার জান্নাত চাইলে হবে না, অপরের জান্নাত আমি ফেরত করব। তুমি নিজে ইমান আনো, নিজে নেক আমল করো, অপরকেও ইমান আমলের দাও করো, অপরকেও ইমান আমলের। এই মর্মে আল্লাহ বলেন বাতাওয়াসাউবিল হক, এই হকের উপরে অটল থাকার জন্য অন্যকেও গুরুত্বপূর্ণ ভাবে নির্দেশ দাও, আর হকের উপর অটল থাকতে গাত প্রতিঘাত বাধা বিপত্তি আসবে আসবে। ইমান আমলের উপর অটল থাকতে বাধা বিপত্তি আসবেই, তখন যদি ধৈর্য হারা হয়ে যাও ইমান জান্নাতের পরিচার হতে পারবে না। সুতরাং নিজে ইমান আনো, নিজে আমল ভালো করো, অপরকে ইমান আমলের দাওয়াত দাও, আর ইমান আমলের পথে অটল থাকতে যে বাধা বিপত্তি আছে সেইগুলির মোকাবেলায় যদি উঠে দাঁড়াতে পারো, এই চার কাজ যারা করতে পারো, আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত না, কিছুদিনের দিন যদি ফুরাই যাবে চিরকালের জন্য তোমরা জান্নাতে চলে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চার কাজের মাধ্যমে জান্নাতের পরিচার হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াবারিক ওয়াসাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা যাতা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله এই মুবারক তফসিলুল কুরআন সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, সূরাতুল আসরের তফসির থেকে আমরা যা শুনতে পারলাম, জানতে পারলাম, আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করার এবং জীবনে আমল করার পালন করার তফসিল থাকুন। ইয়া আল্লাহ, এই তফসিলুল কুরআন সম্মেলনের ছেলে আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন, সমস্ত মুমিন মুসলমান জিন্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত লাগাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে তওবা করে সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমাদের সমাজ থেকে অশান্তি বিশৃঙ্খলা দূর করে দিন, রাজনৈতিক হানাহানি কাটাকাটি মারামারি খুনখারাবি বন্ধ করে দিন। ইয়া আল্লাহ, শান্তিপূর্ণ বাংলাদেশ বানায় দিন। ইয়া আল্লাহ, বাংলাদেশকে অশান্তির হাত থেকে রক্ষা করুন, খুনাখুনির থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশকে মারামারি থেকে রক্ষা করুন, হানাহানির থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, সুন্দর সরকারের থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশের দেশ হেফাজত করুন, দেশের স্বাধীনতা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে আবারও বলছি লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।